আজ হৃদয় আমার হচ্ছে দিন গুনে, আসবে কখন বন্ধু আমার এই শুধু ভাবি মনে, আজ হৃদয় আমার হচ্ছে দিন গুনে, আসবে কখন বন্ধু আমার এই শুধু ভাবি মনে, আজ হৃদয় আমার হচ্ছে দিন গুনে। জীবন পথের ক্লান্ত দিনের শেষে কখন তুমি ডাক পাঠাবে সে কোন চিন দেশে, আকান পেতে মন সেই কথাটি শুনে, আসবে কখন বন্ধু আমার এই শুধু ভাবি মনে, আজ হৃদয় আমার হচ্ছে দিন গুনে। স্বপ্ন দেখি তাই যে গান আমি গাই, রেখে দিলে তুমি তারে মরমের মনিহারে, স্বপ্ন দেখি তাই যে গান আমি গাই, রেখে দিলে তুমি তারে মরমের মনিহারে। অনেক বাধার পথই সাগর কূলে থেমে যদি বন্ধ কেয়া আবার গেল কূলে, তবু তীরের মায়ার জাল কেন সে বনে, আসবে কখন বন্ধু আমার এই শুধু ভাবি মনে, আজ হৃদয় আমার হচ্ছে দিন গুনে।